পিস টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াল্লাযীনা ইয়ারমুনা আযওয়াজাহুম ওয়া লাম ইয়াকুল লাহুম শুহাদাউ ইল্লা আনফুসুহুম ফাশাহাদাতু আহাদিহিম আরবাউ শাহাদাতিন বিল্লাহ ইন্নাহু লামিনাস সাদিকিন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের তাফসির হবে সূরা নূর থেকে, সূরা নূর আয়াত নম্বর 6 থেকে আমরা আজকে শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এমন একটি বিষয় উল্লেখ করেছেন যে বিষয়টির নাম হচ্ছে হাদিসে এবং ফিকহের কিতাবে লেআনের বিষয়। লেআনের অর্থ হচ্ছে লানত করা, অভিশাপ করা। স্বামী যদি স্ত্রীকে কুকাজে দেখে, ব্যভিচারে লিপ্ত দেখে অপর পুরুষের সাথে, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধান দেননি যে আরো তিনজন সাক্ষী খুঁজে বেড়াবে, বাড়ি থেকে বেরোবে, কারণ নিজের বাড়ির ব্যাপার। এই ক্ষেত্রে ভিন্ন একটি বিধান দিয়েছে। আর যদি চারজন সাক্ষী না নিয়ে আসতে পারে তাহলে বেতরাঘাত খেতে হবে, এটাও নাই। কারণ সাধারণত স্বামী স্ত্রী সম্পর্কে এমন মিছামিছি কথা বলতে পারে না, নিশ্চয়ই এরকম কিছু দেখেছে, বাড়িতে দেখবে আর সেই সময় কোথাও সাক্ষী খোঁজার জন্য যাবে, এটাও হতে পারে না। আর যেমন মানুষের মন মেজাজ যে এইরকম কুকাজে দেখেছি সুতরাং খুন করে দেব, এটাও শরীয়তে জায়েজ নাই। কারণ আজকাল যেটা হচ্ছে, স্ত্রীকে দিল খুন করে আর যে অপর পুরুষকে দেখলো তাকেও দিল খুন করে, এটাও সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি। যেহেতু সেজন্য আল্লাহ পাক হারাম করেছেন, এটাও জায়েজ নাই। তাহলে তার একটা ইসলামী সমাধান রয়েছে। এখানে একটি কথা শুনে রাখবেন যে শরীয়তের দণ্ডবিধানগুলি বাস্তবায়ন কোনো ব্যক্তি নিজে থেকে করতে পারবে না, এগুলি কায়েম করার এখতিয়ার একমাত্র, ক্ষমতা একমাত্র সরকারের হাতে, প্রশাসনের হাতে। আল্লাহ পাক যাকে দেশের নেতৃত্ব দান করেছেন তার ওপর ফরজ ইসলামী দণ্ডবিধান কায়েম করা। আলেম সমাজের ওপর এটা ফরজ নয় যে আলেম সমাজেরা ওই বেতরাঘাত করা শুরু করবে, রজম করা শুরু করবে, চোরের হাত কাটা শুরু করবে, কোনো আলেমের জন্য এটা জায়েজ নাই। যতক্ষণ পর্যন্ত দেশের নেতৃত্ব হাসিল না হবে, জনসাধারণের জন্যও জায়েজ নয়, মণ্ডল মাতবরদের জন্যও জায়েজ নয়, বরং এই ক্ষমতা একমাত্র দেশের নেতৃত্ব যাদের হাতে রয়েছে তাদের। তো স্বামী যদি স্ত্রীকে এরকম অবস্থায় দেখে তাহলে তার একটি বিশেষ বিধান দিয়েছেন যার নাম হচ্ছে লেআন, অর্থাৎ এর একটা বিশেষ পদ্ধতি রয়েছে। ওয়াল্লাযীনা ইয়ারমুনা আযওয়াজাহুম, আর ওই সব পুরুষরা যারা নিজেদের স্ত্রীদেরকে অপবাদ দেই যে আমার স্ত্রীকে আমি এই রকম কুকাজে ব্যভিচারে লিপ্ত দেখেছি, ওয়ালাম ইয়াকুন লাহুম শুহাদা, আর তাদের কাছে কোনো সাক্ষীও নেই, ইল্লা আনফুসহুম, একমাত্র তারাই দেখেছে, স্বামী স্ত্রীকে দেখেছে, ফাশাহাদাতু আহাদিহিম আরবাউ শাহাদাত, তাহলে তাদের সমস্যার সমাধান হচ্ছে যে তাদের প্রত্যেকে চারবার সাক্ষী দেবে আল্লাহর কসম করে। তাদের প্রত্যেকের সাক্ষী হচ্ছে চারবার সাক্ষী দেওয়া, আরবাউ শাহাদাত, বিল্লাহ, আল্লাহর শপথ করে, কসম করে, ইন্নাহু লামিনাস সাদিকিন, যে আল্লাহর কসম করে বলছি আমি সত্য কথা বলছি আমার স্ত্রীকে কুকাজে দেখেছি। ওয়াল খামিসাতু, আর পঞ্চমবার বলে আন্না লানাতাল্লাহি আলাইহি, তার উপর আল্লাহ পাকের অভিশাপ লানত রয়েছে, ইনকান মিনাল কাযিবিন, যদি সে মিথ্যা কথা বলে, আমি আমার স্ত্রী সম্পর্কে যদি মিথ্যা কথা বলি, বাড়িয়ে বলি, তাহলে আল্লাহ পাকের অভিশাপ লানত আমার উপর হবে। অথবা দেখেনি হয়তো কিন্তু গর্ভধারণ করেছে তার অনুপস্থিতিতে, অথবা উপস্থিত আছে, গর্ভধারণ করেছে বা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে কিন্তু সে অস্বীকার করছে, এই বাচ্চা আমার নয়, এটা আমার সন্তান নয়। এই ক্ষেত্রেও এই বিধান প্রযোজ্য, যদি নিজের সন্তানকে অস্বীকার করে অথচ তার বিবাহ বন্ধনে থাকা অবস্থায় সে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, তাহলে চারবার আল্লাহ শপথ করে বলবে যে আমি সত্য কথা বলছি, এটা আমার ছেলে নয়, বা আমি জেনা করতে আমার স্ত্রীকে দেখেছি। আর পঞ্চমবার বলবে আল্লাহ লানত হবে আমার ওপর যদি আমি মিথ্যা কথা বলি। এই ব্যাপারে এই যে লানত চাইবে স্বামী কসম করার পরে, সেই জন্য এই বিধানটিকে লেআন বলা হয়েছে, এই বিধানের নাম হয়েছে লেআন। ওয়াদরাউ আনহাল আজাব, তারপরে স্ত্রী যদি স্বীকার করলো তাহলে তো দোষী সাব্যস্ত হলো, কিন্তু স্ত্রী যদি অস্বীকার করে না আমিও না আমি এই কাজ করিনি, আমার স্বামী মিথ্যা কথা বলছে, তাহলে তাকেও কসম করতে হবে, তাহলে তার শাস্তি এই জেনার ব্যভিচারের শাস্তি থেকে সে রক্ষা পাবে। আর যদি বলে যে না আমি কসম করব না তবে আমি এই কাজ করিনি, কসম করব না তবে এই ছেলে আমার স্বামীরই, তাহলে শোনা যাবে না, কসম করতে হবে। আল্লাহ বলছেন ওয়াদরাউ আনহাল আজাব, আর তার স্ত্রীর ওপর থেকে এই দণ্ডবিধানের শাস্তি ফিরে যাবে, দূর হয়ে যাবে, মানে দণ্ডবিধানের শাস্তি তার ওপর বাস্তবায়িত করা চলবে না যদি সে সাক্ষী দিতে পারে। আন্তা সাদ আর বা শাহাদাত, চারবার সাক্ষী দেবে এই মহিলা বিল্লাহি আল্লাহর কসম করে, ইন্নাহু লামিনাল কাযিবিন, যে আমার স্বামী হচ্ছে মিথ্যাবাদী, স্বামী মিথ্যা কথা বলছে। ওয়াল খামিসাতা, আর পঞ্চমবারে ওই মহিলা বলবে যাকে এই জেনায় অভিযুক্ত করা হয়েছে, আন্না গাযাবাল্লাহি আলাইহা, যে আল্লাহ পাকের গজব হবে আমার ওপর, ইনকানা মিনাস সাদিকিন, যদি আমার স্বামী সত্য কথা বলে, আমার স্বামী সত্যবাদী আর আমি আসলে দোষী, যদি এইরকম বিষয় হয় তাহলে আল্লাহর গজব নামবে আমার উপর। স্বামী বলবে লানতের কথা আর স্ত্রী বলবে গজবের কথা, লানত চাইতে গজবে বেশি শাস্তির দিকটা স্পষ্ট, আল্লাহ পাকের ক্রোধ আল্লাহ পাকের গজব আমার উপর হবে। এই অবস্থা যদি হয়ে যায়, দুইজনেই কসম করলো, স্বামীও কসম করে ফেললো আর স্ত্রীও কসম করে ফেললো, তাহলে স্বামীর ওপর আর 80টি বেত্রাঘাত লাগবে না, কারণ স্ত্রীর ব্যাপারে বলেছে আর কসম করেছে, আর স্ত্রীর ওপর জেনার শাস্তি হবে না, দুইজনের মাঝে চিরকালের জন্য বিচ্ছিন্ন করে দেওয়া হবে, বিবাহ বিচ্ছেদ, এতেই বিচ্ছিন্নতা হয়ে গেছে, আর তালাকের প্রয়োজন নেই। এই লেআনের বিধান যদি কোথাও হয়ে যায় তাহলে আর তালাক দেওয়ার প্রয়োজন নেই, বরং এতেই বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, আর চিরকালের জন্য বিবাহ বিচ্ছেদ। তিন তালাক দেওয়ার পরও স্বেচ্ছায় কোথাও যদি বিবাহ শাদী হয়, তারপরে সেখানে চলল না গাড়ি, তালাক হয়ে গেছে, আবার ইদ্দত পার হয়েছে, তারপরে আবার স্বামীর কাছে ফিরে আসতে চায় যে বিগত স্বামী ছিল, তাহলে জায়েজ। কিন্তু লেয়ান হওয়ার পরে অন্য কোথাও বিবাহ হয়েছে, তারপরে থাকলো না, তালাক হয়ে আসলো, আবার ও লেয়ান করা স্বামী যদি সেই স্ত্রীকে গ্রহণ করতে চায়, জায়েজ নাই, চিরতরে হারাম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকি ওয়া রাহমাতুহু, আল্লাহ পাকের অনুগ্রহ তোমাদের উপর না হইতো, আর যদি রহমত না হইতো, দয়া না হইতো, তাহলে তোমরা এইরকম আচরণ করলে যে অপরাধ করেছো আল্লাহ ধ্বংস করে দিতেন। যদি স্বামী বাড়াবাড়ি করে থাকে, মিথ্যা কথা বলে থাকে, স্বামীকে আল্লাহ হালাক করে দিতেন। আল্লাহ পাকের রহমত যে এরকম লেয়ান করার পরেও মৃত্যুক স্বামী হয়তো বেঁচে আছে, অথবা এইরকম লেয়ান করার পরে অসতি মহিলা যে আসলে ব্যভিচারী লিপ্ত ছিল কিন্তু মিথ্যা কথা বলে আল্লাহর গজব চেয়েছে, চারবার কসম করেছে, তারপরেও দুনিয়াতে সুখেই আছে, এটা আল্লাহ পাকের বিশেষ রহমত, নাহলে আল্লাহ পাক ধ্বংস করে দিতেন, পরকালে শাস্তি অবশ্যই আছে। ও আন্নাল্লাহ তাওয়াবুন হাকিম, আর নিশ্চয় আল্লাহ পাক তওবা কবুলকারী প্রজ্ঞাময়, আল্লাহ পাকের বিধিবিধানে হেকমত প্রজ্ঞা রয়েছে, যুক্তি রয়েছে, এতে মানুষের সমস্যার সমাধান রয়েছে, আর আল্লাহ তওবা কবুলকারী। সুতরাং এমন মহিলা পুরুষের জন্য তওবার রাস্তা খোলা আছে, যতক্ষণ পর্যন্ত মানুষ বেঁচে আছে ততক্ষণ তওবার রাস্তা খোলা আছে, তবে বড়ই অপরাধ করেছে যদি স্বামী এই ক্ষেত্রে অপরাধী হয় অথবা স্ত্রী অপরাধী হয়। আল্লাহ পাক তারপরে এমন একটি বিষয় উল্লেখ করেছেন যেটা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের ঘটনা, মুনাফিকরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মিথ্যা অপবাদ দিয়েছিল ব্যভিচার। মুনাফিকরা এমন কোনো সুযোগ ছেড়ে দেয়নি ইসলামের ক্ষতি করার জন্য, আল্লাহর দিনের ক্ষতি করার জন্য, মুসলিমদের ক্ষতি করার জন্য, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষতি করার জন্য যে কোনো সময় তারা যে কোনো সম্ভাব্য পথ অবলম্বন করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষতির জন্য। যখন তারা বল প্রয়োগের মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে পারল না, ইসলাম কবুল করলো, ভান করলো ইসলামের, ভান করে বাইরে থেকে শত্রুদেরকে ডাকতো, আসো আমরা মদিনে আছি, তোমাদের সাথ দেব, খন্দকের যুদ্ধে এইভাবে কাফেরদের সাথ দিয়েছিল মুনাফিকরা। যুগে যুগে মুনাফিকদের চরিত্র এইরকম থেকেছে। এসব করেও যখন পারল না, তাহলে নবী পরিবারকে বদনাম করতে হবে, আরে এমন নবীর কথা শুনছো যার পরিবারই ঠিক নেই, তার ঘরের অবস্থা এইরকম, তাহলে তার কথা আর কি শুনবে? এই রকমের ষড়যন্ত্র তারা করেছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নাকাম করেছিল। কখনো জালিম কাফের আল্লাহর শত্রু মুনাফিক কখনো সফল কাম হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে যখনই যেতেন, কোনো এক বিবিকে নিতেন, তার জন্য কোরা করতেন, লটারি করতেন। এই মুরাইসির যুদ্ধে, বনুল মুস্তালিকের যুদ্ধ যার অপর নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কোরা করেছিলেন, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম উঠেছিল, তাকে সাথে নিয়ে গেছিলেন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলার ফেরার পথে রাস্তায় কোনো জায়গায় অবস্থান করেছিলেন সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শৌচকার্যের প্রয়োজন হয়েছে, গিয়েছেন একটু দূরে লোকজনের থেকে দূরে, রাত্রের অন্ধকারে, রাত্রির সময় ছিল। ওখানে গিয়ে হার হারিয়ে যায়, ফিরে আসেন কিন্তু হার হারিয়ে গেছে, আবার ফিরে যান হার তলাশ করার জন্য। হার সন্ধান করতেই ছিলেন, সন্ধান করে হার পেয়েছে, এই সফরে হার পেয়েছিলেন, এই সফরে হার হারিয়েছিল, আর এক সফরে হার হারিয়েছিল। যাই হোক, সেখান থেকে হার সন্ধান করে ফিরে আসলেন, এসে দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামরা সেখান থেকে প্রস্থান করেছেন, চলে গেছেন। কিভাবে চলে গেলেন? জেনে শুনে ছেড়ে গেছেন? না। মায়েশা বলছেন যে সেই যুগে আমাদের খাবার ছিল খুব হালকা, তেমন ভালো খাবার পেতাম না, সুতরাং শরীর খুব হালকা ছিল। আমার যেটা হাউদা ছিল উটের ওপর, যেটা রাখা হয় মহিলাদের বসার জন্য আরাম বিশ্রামের সাথে, সেটাকে হাউদা বলা হয়। সেটাকে লোকেরা উঠিয়ে রেখে দিয়েছে, উঠার সময় বুঝতে পারিনি যে এর ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নেই, আর খালি হাউদা নিয়ে চলে গেছে কাফেলার সাথে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আসছেন, দেখছেন কেউ নেই এখানে। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসবো। মানবতার উপরে ইহসান করলেন, মানব মুক্তির ত্রাতা নবী প্রেরণ করলেন, প্রয়োজন হলে ইসলাম সর্বদা এগিয়ে এসেছে। ইসলাম প্রকৃত অর্থে শান্তি কায়েম করার জন্য শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে। জানুন শান্তির জন্য ইসলামের অবদান, সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম। কাল রাত 8:30 বা পুনঃ সম্প্রচার সকাল 7:00 বাংলাদেশে বিএস টিভি বাংলায়। Saturdays provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense, Father, Son and Holy Spirit? The opportunity to ask. But even if you agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for 3 days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. Dekhun, Dr. Jakiret Sange Alap Kori, Prati Shonibar, Raat 6:30, Apuno Shamprachar, Shakal 9:30, Bangladesh, Peace TV, Bangladesh. যারা ভুলে গেছে আল্লাহর বিধান, না পড়ে তুলে রেখে দিয়েছে আল কোরআন, কেমনে রক্ষা পাবে তাদের ঈমান? আমি মতিউর রহমান, শেখ মতিউর রহমান মদনী। ঈমানই পৌঁছাবে বান্দাকে আল্লাহর নিকটে। আসুন দেখুন ঈমানের মর্ম কথা, দেখুন ঈমানের খুঁটি সমূহ। কাল সন্ধ্যা 5:00 বা পুনঃ সম্প্রচার রাত 12:00 বাংলাদেশে পিএস টিভি বাংলায়। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসে আমাদের আলোচনার দিকে। আলোচনার বিষয়বস্তু ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মিথ্যা অপবাদ মুনাফিকদের পক্ষ থেকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ফিরে এসে দেখলেন যে কোনো লোক নেই, সেখানে শুয়ে পড়লেন, চাদর জড়িয়ে শুয়ে পড়লেন, আশা করছেন যে যখন দেখবে আয়েশা নেই তখন লোকেরা ফিরে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো লোক পাঠাবেন, নিজে আসবেন, আমাকে নিয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে একজন সাহাবীকে রাখতেন, সব শেষে তুমি আসবে। সবাই চলে আসার পরে দেখবে কারো কোনো মাল সামান ছুটে গেল নাকি, ছাড়া পড়লো নাকি, এসব দেখে আসবে। সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কাজে নিযুক্ত করেছিলেন। তিনি পরে এসে দেখেন যে আরে এখানে শুয়ে আছে একজন। কাছে এসে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিরা পর্দার হুকুম নাজেল হওয়ার আগে চেহারা খুলে চলাফেরা করতেন, কারণ জায়েজ ছিল সেটা। সেই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাফওয়ান দেখেছিলেন, চিনতেন, দেখে বুঝতে পারলেন যে তো আয়েশা থেকে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন, সাথে সাথে মা আয়েশা বলছেন আমি চাদর দিয়ে মুখ ঢেকে নিলাম। তিনি তার উটটা নিয়ে আসলেন, অর্থাৎ সাফওয়ান, আর ইশারা করলেন, বললেন যে আমার উটের পিঠে আপনি হাওদাতে চেপে যান। এইভাবে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা উটের রশি ধরে টানতে টানতে নিয়ে আসলেন। দিন হয়ে গেছে, আর একটা জায়গায় সামনে গিয়ে লোকের অবস্থান করেছে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে আছেন, পৌঁছলেন। মুনাফিকরা দেখে সমালোচনা শুরু করলো, আরে নবীর বিবি থেকে গেছে আর তার সাথে একটা অপর পুরুষ আসছে, এরা কি আর ভালো হয়ে ফিরে এসছে? কখনো ভালো হয়ে ফিরে আসতে পারে না। মিথ্যা অপবাদের চর্চা শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এরকম কথা পৌঁছিল, তাড়াতাড়ি তিনি সেখান থেকে প্রস্থান করলেন। মদিনা কাছাকাছি ছিল, মদিনায় পৌঁছলেন। মদিনা গিয়ে এক মাস ধরে আল্লাহর পক্ষ থেকে কোনো ওহিও নাজিল হচ্ছে না, আর মুনাফিকরা শুধু এগুলি কথাই বাজারে ছড়াচ্ছে, জানো আরে নবীর বিবি, আবু বকরের মেয়ে, এইরকম ঘটনা। মরিচ মশলা দিয়ে বাড়িয়ে একেবারে বিশাল ব্যাপার স্যাপার করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিব্রত কিছু বলতে পারছেন না, একটু সন্দেহ করছেন, আল্লাহর পক্ষ থেকে কোনো কথাও আসে না, শুধু এসে হালকা হালকা জিজ্ঞাসা করে আয়েশা কেমন আছো, কেমন আছে আয়েশা? আয়েশার সাথে আন্তরিকতার সাথে যে কথা বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এরকম কথা দেখছেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে পড়েছিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি একটু মায়ের বাড়ি যাই, মায়ের কাছে থাকি, একটু সেবা যত্ন হবে, কারণ আমি অসুস্থ, শরীরটাও ভালো নেই। এক মাস কেটে গেল এই অবস্থায়, শেষ দিকে জানতে পারছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আমার সম্পর্কে মুনাফিকরা এরকম বলাবলি করছে। এই মুনাফিকদের এই প্রপাগান্ডাই কয়েকজন মুসলিমও বিভ্রান্ত হয়েছিল। মিস্তাহ নামক এক ব্যক্তি, হাসান বিন সাবিত, মহিলাদের মধ্যে হামনা বিনতে জাহাস, এরা বিভ্রান্ত হয়েছিল। এরাও বলেছে হয়তো পারে হয়েছে, তারাও এই রকমের কথা বলেছিল। এই জন্য এই তিনজন ভালো সাহাবী ও বিভ্রান্ত হওয়ার কারণে তাদের ওপর তোহমতের, মিথ্যা অপবাদের জন্য যে 80টি বেতনাঘাতের শাস্তি রয়েছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়াতগুলি নাজিল হওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পবিত্রতা সম্পর্কে যখন আয়াতগুলি নাজিল হয়ে গেল, তারপরে হদ কায়েম করা হয়েছিল, এই দণ্ডবিধান কায়েম করা হয়েছিল। মুনাফিককে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সাজা দেবেন না, আখিরাতে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে তার স্থান। আর এছাড়া রাইসুল মুনাফিকিন, যত মুনাফিক কিয়ামত পর্যন্ত আসবে, তাদের নেতা আব্দুল্লাহ বিন ওবাই, বিভিন্ন কারণে তাকে দুনিয়ার শাস্তি দেওয়া হয়নি, তার জন্য আল্লাহ পাকের কঠোর আজাব রয়েছে, তার কথাই আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আমরা এখন আয়াত দিয়ে জানার চেষ্টা করি, আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সিদ্দিকের মেয়ে, তার বারাআত, দোষমুক্ত হওয়া সম্পর্কে, তার সতী সাধ্য ঘোষণা সম্পর্কে একটি আয়াতই যথেষ্ট ছিল, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া ওহির মাধ্যমে স্বপ্নযোগে যথেষ্ট ছিল, একটা হাদিস যথেষ্ট ছিল। কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন 16টি আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে 16টি আয়াত নাজিল করেছেন, আয়াত নম্বর 11 থেকে 26 পর্যন্ত। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাযিনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, নিশ্চয়ই যারা তোমাদের মধ্য থেকে মিথ্যা রচনা করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর, তারা তোমাদেরই একটি ছোট্ট দল, এই মুনাফিকরা। লা তাহসাবুহু শাররাল লাকুম, এটাকে তোমাদের জন্য কোনো খারাপ মনে করিও না, মন্দ মনে করিও না। অনেক সময় মন্দ কথা, মন্দ ঘটনাও কল্যাণ বয়ে নিয়ে আসে, এইরকম মিথ্যা অপবাদে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। কি কল্যাণ রয়েছে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ কিছু আয়াত নাজিল করলেন, এবং এই আয়াত দ্বারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তার পরিবারকে আল্লাহ পাক সম্মানিত করলেন, যে তারা পবিত্র, কোরআনে কেরিমের আয়াত কিয়ামত পর্যন্ত তাদের পবিত্রতার সানে তিলাওয়াত হতে থাকবে। তারপরে মুনাফিকদেরকে আল্লাহ পাক চিহ্নিত করলেন যে তাদের অন্তকরণ কত খারাপ, স্পষ্ট হয়ে ফুটে উঠল, যাতে করে মুসলিম মমিন সাবধান হয় মুনাফিকদের চক্রান্ত থেকে, ষড়যন্ত্র থেকে। আল্লাহ পাক তাই বলছেন, বালহা খায়রুন লাকুম, বরং এতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। লিকুল ইমরিইন মিনহুম মাকতাসাবা মিনাল ইসম, প্রত্যেক ব্যক্তির জন্য সেই শাস্তি রয়েছে যতটা গুনাহ উপার্জন করবে। আপনি গুনাহ উপার্জন করবেন আর শাস্তি পাবে আপনার স্ত্রী, আপনার বাপ, আপনার মা, এটা হয় না, এটা আল্লাহর বিধান না, এটা মানব রচিত বিধান, এটা মানুষের মন গড়া বিধান। অপরাধ করেছে, চোর হচ্ছে ছেলে, বুড়ো বাপকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল, মারামারি করলো ভাইরা, আর এ বেচার বিদেশে ছিল, বাড়িতে ছিল না, অথবা বাড়িতে নিরীহ মানুষ বসেছিল, বেরো হয়নি, অস্ত্র ধারণ করেনি, কেসে সবগুলিকে ফাঁসিয়ে দাও, গোটা বংশকে ফাঁসিয়ে দেওয়া হয়নি, এটা জালেম। আল্লাহ বলছেন প্রত্যেক ব্যক্তি যতটা পাপ করবে তার শাস্তি তাকে ভোগ করতে হবে দুনিয়া আখেরাতে। আর যে এই ব্যাপারে বড় নেতৃত্ব দিয়েছে তাদের মধ্য থেকে, অর্থাৎ আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকদের নেতা, লাহু আযাবুন আযীম, তার জন্য মহাশাস্তি রয়েছে, তার জন্য মহাশাস্তি রয়েছে, দুনিয়ায় লাঞ্ছিত অপদস্থ। সকল সাহাবাই কেরাম চিনেন যে বড় মুনাফিক, মুনাফিক। আর আখিরাতে তো মহাশাস্তি রয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের একেবারে নিম্ন থেকে নিম্ন স্তরে থাকবে, ওয়ালান তাজিদু লাহুম নাসীরা, আর কোনো সাহায্যকারী তাদের হবে না। লাউলাই সামিয়াতুমুহু জান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বি আনফুসিহিম খাইরা ওয়া ক্বালু হাযা ইফকুম মুবিন। এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বেশ কিছু উপদেশ দিয়েছেন, যে দেখো মুনাফিকরা বলল তোমরা কেন তাতে সাঁত দিলে, হইতেও পারে কি জানি মানুষ তো, এই কথাই কি করে বললে তোমরা। আল্লাহ পাক বলছেন লাউলা ইজ সামিয়াতুমুহু জান্নাল মুমিনুন, যখন তোমরা শুনেছিলে তখন হে মুমিনরা তোমরা কেন নিজেদের সম্পর্কে সুধারণা রাখনি, বিয়ানফসিম খায়রা, নিজেদের, তোমাদের নিজেদের মানুষ, নবীর বিবি আবু বকরের মেয়ে, যেমন নিজের সম্পর্কে ভালো ধারণা রাখো, নিজের স্ত্রী সম্পর্কে ভালো ধারণা রাখো, তেমনি কেন নবীর বিবি সম্পর্কে ভালো ধারণা করলে না। ওয়াকালু, আর বলেনি কেন এইসব মুমিন পুরুষ আর মুমিন নারীরা, অর্থাৎ যে কিছু অল্প সংখ্যক লোকেরা, হাযা ইফকুম মুবিন, এটা তো স্পষ্ট মিথ্যা কথা, মিথ্যা অপবাদ, সবাই এক বাক্যে বলতে যে মুনাফিকদের মিথ্যা রচনা, কেন এইরকম চিন্তা করলে, সন্দেহ করলে, হইতেও পারে। আল্লাহ সংশোধন করেছেন তাহলে চরিত্রে, কখনো সন্দেহের ভিত্তিতে কোনো মুসলিম এই রকমের কোনো কথা মুখ থেকে বলবে না, অন্তরে আসলে শয়তানকে বিতাড়িত করবে না, সন্দেহের কথা প্রকাশ করবে না, কি জানি যদি না হয় তো আল্লাহর সামনে জবাবদেহি করতে হবে। আল্লাহ বলছেন লাউলা যাও আলিহ বি আরবাতে সোহাদা, ঠিক আছে যদি তাই হয়ে থাকে তো চারটি সাক্ষী নিয়ে এসো। তারা কেন চারটি সাক্ষী নিয়ে আসেনি, তাহলে চারটি সাক্ষী যদি পেশ না করতে পারে কোনো ব্যভিচারের ঘটনা সাব্যস্ত করার জন্য তাহলে তারাই অপরাধী। ফাইজলাম ইয়াতু বিশ্বহাদায়, যখন তারা চারটি সাক্ষী নিয়ে আসতে পারেনি, ফাউলাই কাইন্দাল্লাহি হুমুল কাযিবুন, তাহলে এরাই হচ্ছে আল্লাহর নিকট মিথ্যুক। আল্লাহ পাক তাহলে এদেরকে মিথ্যুক ঘোষণা করলেন। ওয়ালাউলা ফাযলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ায় এবং আখিরাতে তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ আর রহমত দয়া যদি না হইতো, তাহলে লামাসাকুম ফিমা আফালতুম ফিহি আযাবুন আযীম, তোমরা যেসব কথাই তাড়াতাড়ি করেছো, তাড়াহুড়া করেছো, বলা শুরু করেছো, আল্লাহর অপেক্ষা করো, রাসুলের অপেক্ষা করো, আল্লাহ কি বলছেন আয়েশা সম্পর্কে, তার রাসুল কি সিদ্ধান্ত নিচ্ছেন, তোমরা যেসব কাজে তোমরা লিপ্ত হয়ে গেছো, এই যে মিথ্যা অপবাদে লিপ্ত হয়ে গেছো, এর জন্য তোমাদের উপর মহাশাস্তি চলে আসতো যদি আল্লাহর অনুগ্রহ না হতো। আল্লাহ পাক বলছেন ইজ তালাক্কাউনাহু বিআলসানাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলম, যখন তোমরা নিজের জবানে এসব কথা চর্চা করছিলে, একজন আরেকজনকে বলছিলে শুনেছ এই রকম কথা শুনছি, আয়েশা নাকি এরকম হয়েছে, ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম, তোমরা তোমাদের জবান দ্বারা, মুখ দ্বারা, বাকশক্তি দ্বারা এমন কথা বলছিলে, মা লাইসা লাকুম বিহি ইলম, যে সম্পর্কে তোমাদের কোনো সঠিক জ্ঞান ছিল না, অনুমান ভিত্তিক কথা, আইডিয়া করা কথা, সন্দেহজনক কথা, ওয়াতাহসাবুনাহু হাইয়্যান, আর মনে করেছিলে এমন কোনো ব্যাপার না, হইতেও পারে, হইতেও পারে, হালকা ব্যাপার, এমন কোনো অপরাধ করলাম কি, ওয়াহুয়া ইনদাল্লাহি আযীম, আর এই রকমের সন্দেহ কর আল্লাহর নিকট মহাপাপ। আল্লাহ বলছেন ওয়ালাউলা ইজ সামিয়তুমুহু, যখন তোমরা শুনেছিলে তখন কুলতুম, এ কথা কেন বলোনি, মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লাম বিহাযা, এই রকম কথা বলা আমাদের জন্য কখনো জায়েজ নয়, এই রকম কথা বলা কখনো আমাদের জন্য বৈধ নয়, সুবহানাকা, হে আল্লাহ তুমি পাক পবিত্র, হাযা বুহতানুন আযীম, এটা হচ্ছে বড়ই মিথ্যা কথা, নবীর বিবি এরকম হতে পারেন, অসম্ভব কথা, মিথ্যা কথা, এই কথা কেন বলোনি তোমরা, ভালো কথা তোমাদের মুখ দিয়ে বেরোনি মুনাফিকরা, আর মুনাফিকদের কথায় বিভ্রান্ত হয়েছিলে হে কয়েকজন মুসলিমরা, তোমরা কেন বিভ্রান্ত হয়েছিলে, অধিকাংশ সাহাবায়ে কেরাম বিভ্রান্ত হননি। ইয়াইযুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, আনতাউদু লিমিসলিহি আবাদা, কখনো এই রকম কাজ করবে না, এই রকমের সন্দেহের কথা কখনো বলবে না, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন মুসলিম হও, ওয়ুবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, আল্লাহ পাক তোমাদের জন্য তার বিধানাবলী স্পষ্ট করে বর্ণনা করছেন, আল্লাহ পাক সবকিছু জানেন আর আল্লাহ পাক হিকমতওয়ালা প্রজ্ঞাবান। ইন্নাল্লাযিনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযিনা আমানু, আর আল্লাহ পাক বলছেন যে নিশ্চয় যারা পছন্দ করে যে মুসলিম সমাজে অশ্লীলতা ছড়িয়ে যাক, মুসলিম সমাজে, মুসলিম দেশে, মুসলিম পরিবারে, মুসলিমদের মাঝে, যুবকদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে যাক, আল্লাহ পাকের ব্যাপক কথা। আর অশ্লীলতার একটা দিক হচ্ছে অশ্লীল কথা বলা, মিথ্যা অপবাদ, অশ্লীল কথা। একজন ভালো মানুষ আর এমনি সন্দেহের ভিত্তিতে বলে দিলে যে এইরকম কাজ হয়েছে, এটা হচ্ছে অশ্লীলতা। জেনা ব্যবচার অশ্লীলতা, সমকামিতা অশ্লীলতা, উলঙ্গ হয়ে মহিলা পুরুষদের চলাফেরা করা, অর্ধ উলঙ্গ পেট পিঠ খুলে চলাফেরা করা, টাইট পোশাক পরে মহিলাদের চলাফেরা করা, আকর্ষিত করা, আকৃষ্ট করা যুবকদেরকে, এগুলো হচ্ছে অশ্লীলতা। সিনেমা জগৎ অশ্লীলতা, যারা অশ্লীলতা ছড়ানো পছন্দ করে মুসলিম সমাজকে, মুসলিম দেশকে ধ্বংস করে, মুসলিম যুবকদের চরিত্র নষ্ট করে। লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য দুনিয়া আখিরাতে কঠোর শাস্তি রয়েছে। আল্লাহু ইয়ালাম, আল্লাহই ভালো জানেন। ওয়া আনতুম লা তাআলামুন, আর তোমরা জানো না। এখানে আমরা আমাদের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন এবং আমাদেরকে ভালো সমাজ গড়ার তৌফিক দান করেন, ভালো দেশ গড়ার তৌফিক দান করেন, অশ্লীলতা থেকে মানুষকে যেন আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন। ও সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا رب السماء مذ عرفت الله ربي حلو حلو حلو حياتي مذ عرفت الله ربي আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী, আপনারা দেখছেন পিস টিভি বাংলা। ডক্টর জাকিরের আন্তরিক বার্তা, পৃথিবীর সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম। রিডার্স ডাইজেস্ট পত্রিকায় একটি জরিপ প্রকাশিত হয়েছিল, সময়টা ছিল 1993 সাল, আর প্লেন ট্রুথ ম্যাগাজিনে পুনঃ প্রকাশ করা হয়েছিল ফেব্রুয়ারি 1994। এই জরিপ পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলোর বৃদ্ধির হিসাব পুঙ্খানুপুঙ্খ রূপে প্রকাশ করে 50 বছরের ব্যবধানে 1934 থেকে 1984 পর্যন্ত। যে ধর্ম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে, এক নম্বর অবস্থানে আছে, সেটা ইসলাম। ইসলাম ধর্ম বৃদ্ধি পেয়েছে 235%, খ্রিস্টান ধর্ম কেবল 47%। কোন যুদ্ধ সংঘটিত হয়েছিল 1934 সাল থেকে 1984 সালের মধ্যে, যেখানে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কোন তরবারি ব্যবহার হয়েছিল? সর্বশেষ জরিপ অনুযায়ী আমেরিকায় সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম। ইউরোপের সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম। পৃথিবীতে সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম। কোন তরবারি হাজার হাজার আমেরিকানদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে, হাজার হাজার ইউরোপিয়ানদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে, লক্ষ লক্ষ মানুষকে পৃথিবীতে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে, কোন তরবারি? এটা ইসলামের তরবারি, এটা শান্তির তরবারি। এই তরবারি সত্য এবং জ্ঞানের, যাতে আছে মানব জাতির সকল সমস্যার সমাধান। পিস টিভি বাংলা, মানবতার সমাধান।